وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. সহি দিন শিখি গ্রুপ থেকে মালয়েশিয়ায় অবস্থানরত একজন ভাই 6528 মোবাইল নাম্বার শেষে তিনি জানতে চেয়েছেন যে তিনি পেট্রোল পাম্পে কাজ করেন, তা আশেপাশে কোনো জুমা মসজিদ নাই, শুক্রবার দিন তিনি জুমাতে যেতে পারেন না, এখন কি তিনি পাশের মসজিদে ছোট মসজিদে জোহর পড়বেন নাকি জুমা পড়বেন? আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, সালাতুল জুমআ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মুসলমানদের উচিত জুমার নামাজে শরীক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ, হ্যাঁ যখন নামাজ শেষ হয়ে যাবে তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। এবং এর আগের আয়াতে আল্লাহ যে বলছেন যে ইজা নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, যখন জুমার দিন আজান হয়ে যাবে তখন তুমি বেচা কিনা সব বন্ধ করো, আল্লাহর মসজিদের দিকে দৌড়ে আসো, এরপর নামাজ শেষ হলে আপনার কাজে ফিরিয়ে যাবেন। তা আপনাকে চেষ্টা করতে হবে, আপনি মুসলিম এবং মালয়েশিয়ায় এটা মুসলিম অধ্যুষিত এলাকা, আপনি সেখানে চেষ্টা করবেন জুমার দিন কমপক্ষে পেট্রোল পাম্পের মালিককে বলে যে দেখো জুমার দিন আমায় নামাজ পড়ার আমাকে সুযোগ দাও, বা তোমরা নামাজ পড়তে গেলে আমাকে সাথে নিয়ে যাও। জুমার দিন অবশ্যই আপনি চেষ্টা করবেন জামাতে যাওয়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য, যদিও দরে হয়। আর ইচ্ছা করে কেউ যদি অবহেলা করে এক এক করে তিন জুমআ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর লাগিয়ে দেন। হ্যাঁ, তা এই জন্য খুবই কঠিন কথা, আপনার আমার উচিত হলে জুমার নামাজে অবহেলা না করা। এখন এর পরে যদি আপনার মালিক এমন হয় যে আপনি যদি জুমার দিন ডিউটি না করেন আপনাকে তাড়িয়ে দেবে, আপনার আশেপাশে এরকম মসজিদও নাই, আপনার যাবার কোনো বাহনও নাই, আপনি অসহায় হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি জুমার নামাজে যদি না যান তাহলে আপনার পাশে যে পেট্রোল পাম্পের মসজিদ আছে সেখানে জোহরের নামাজ আদায় করবেন, জুমার নামাজ নয়। অর্থাৎ জোহরের নামাজ যেভাবে অন্য দিনে আদায় করেন ঠিক সেভাবে প্রথমে চার রাকাত সুন্নত, দুই দুই রাকাত করে পড়বেন, এরপরে চার রাকাত ফরজ, এরপরে দুই রাকাত সুন্নত, এভাবে জোহরের নামাজ আদায় করবেন, জুমার নামাজ নয়। তবে শিশু বাচ্চা, নারী, দাস, হ্যাঁ এবং মুসাফের, এই চার শ্রেণীর লোকের জন্য জুমা ত্যাগ করা বৈধ বা জায়েজ। তা আপনি এর মধ্যে পড়েন না, আপনি কাজের কারণে এটা বাদ দিতেছেন, এটা ঠিক না। এখন যদি অপারগ হয়ে যায় কেউ, আপনি অপারগ হয়ে গেছেন, এরকম অপারগ যে আপনার মালিক অমুসলিম অথবা আপনাকে ছাড়তেছে না, এরকম মানে খুব অসহায় হয়ে গেছেন, অনেক চেষ্টা করেও যেতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এই জোহরের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ, কিন্তু জুমার নামাজ নয়, কারণ জুমা এখানে হবে না এবং যেখানে জুমার নামাজ আছে সেখানে যেয়ে জুমার নামাজ পড়তে হবে। হাজা আরেফ আল্লাহ তাআলা আলম, আল্লাহ ভালো জানেন, আশা করি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।